والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের এই দর্শে আমরা আলোচনা করব মুসলিমদের বিরুদ্ধে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রোহ ইত্যাদি নিয়ে, মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদেরকে নিয়ে ব্যঙ্গ করা অথবা ধর্মভীরু মানুষদের প্রতি ব্যঙ্গ বিদ্রোহ করা বৈধ না অবৈধ, আর অবৈধ হলে কিরকম অবৈধ। আমরা জানি আমাদের দেশে বিভিন্ন শ্রেণীর মানুষ মুসলিমদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করে। অমুসলিমরা তো করে, অমুসলিমরা মুসলিমদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করে, মুসলিমরাও অমুসলিমদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করে, বিশেষ করে হুজুরদেরকে নিয়ে, মোল্লাজি মোল্লা কাঠমোল্লা, তারপর দাড়ি নিয়ে ডেরেল, তারপর লম্বা পাঞ্জাবি নিয়ে বলে দেখে এটাই কাপড়ের দাম বাড়িয়ে দিল, তারপর গাঁটের উপরে কাপড় তুললে তাতে তারা ব্যঙ্গ করে। আমার এই মাক্তব্য দেওয়াতেই এক লোক এসে বলছে, এই তোমরা লম্বা দাড়ি লম্বা করো আর কাপড় ওপরে তোলো, তোমাদের এই ব্যবহার। অথচ তার বিরুদ্ধে, তার মনের বিরুদ্ধে কিছু হলে তখন মুসলমানদেরকে নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রোহ করে। এক জায়গায় ব্যাংকে গেলাম, সেখানে আমার দাড়ি দেখে সে বলছে, তুমি তালেবান? যেমন আমাদের দেশে দাড়ি দেখলেই বলে লাদেন চাচা, লাদেন চাচা, এই ধরনের বিভিন্ন রকম। বোরখা দেখলে বলে দেখ হাতি যাচ্ছে, কেউ বলে ভূত, বোরখা কালো বোরখা দেখে মহিলারা ঠাট্টা করে এবং পুরুষরাও ঠাট্টা করে। আমাদের দেশে দাড়ি দেখলে চাচাও বলা হয়। একজন বলছে, অবশ্যই অমুসলিম, বলছে চাচা কেন রে, আমি তো চাচা হলাম কোথা থেকে? বলছে দাড়িওয়ালা লোকদেরকে চাচা বলে। তো রবি ঠাকুর তো চাচা ছিল নাকি? রবি ঠাকুর তোর চাচা ছিল? বলছে না, তোমার মাথা চুলাতে লেগেছে। মুসলমানদেরকে মুসলমানদের দাড়ি ঠেলে চাচা বলা হয়। ব্যঙ্গ বিদ্রোহের তীর চারিদিক থেকে আমার দেশে আসতে পারে, কারণ আমার দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে কাফের। কিন্তু যে দেশের বেশিরভাগ মানুষ মুসলিম, সে দেশে যদি ব্যঙ্গ বিদ্রোহ শুনতে হয় তাহলে তার থেকে বড় দুঃখ রাখার কিছুই জায়গা হয় না। মুসলিম দেশেও এখানে ব্যঙ্গ বিদ্রোহ শুনতে হয়। এখানে এক ব্যাংকে এক ভাই গেছে দাড়ি নিয়ে, তো ব্যাংকের অফিসার বলছে, দাড়িটা চেষে দাও, আমি তোমাকে ৫ রিয়াল দেবো। তো অবশ্য সে জবাব দিয়েছে, বলে তুমি তোমার দাড়ি নেই, তুমি দাড়িটা রাখো, আমি তোমাকে ১০ রিয়াল দেবো। সুন্দর জবাব দিয়ে বেরিয়ে এসেছে। সুতরাং চারিদিক থেকে আমাদের ব্যঙ্গ বিদ্রোহ ঠাট্টা, মুসলমানরা মুসলমানদের জন্য ব্যঙ্গ বিদ্রোহ করে। যদি কোনো মহিলা বাড়ির ভিতরে পর্দা করে, কোনো মানুষকে দেখে লুকালুকি করে, তো বাড়ির অন্য মহিলারা হাসাহাসি করে, কারণ তারা পর্দা করে না। আর যে পর্দা করে তাকে নিয়ে এরা ব্যঙ্গ বিদ্রোহ ঠাট্টা করে। এই শ্রেণীর বহু জায়গাতেই আপনি দেখবেন নামাজ পড়ছেন, আপনার বাড়িতে কেউ নামাজ পড়ে না, আপনি নামাজি, বড় নামাজির বেটা নামাজি রে, ঠাট্টা শুরু করে দেয়। ধরুন নসিহত করতে যান, তখন বলে হ্যাঁ হ্যাঁ খুব বড় হুজুর হয়ে গেছিস, সৌদি আরব গিয়ে হুজুর হয়ে চলে এসেছিস, ইত্যাদি বিভিন্ন রকমের ব্যঙ্গ বিদ্রোহ মুসলমানদেরকে ধার্মিকদেরকে শুনতে হয়। এর হুকুম কি, এর বিধান কি? মহান আল্লাহ বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে ওরা বলবে যে আমরা খেলার ছলে, আলাপ আলোচনা ও খেলার ছলে বলেছি। মায়ে তুমি রাগলে কেন? রাগলে তখন এই প্রশ্নটা হয়, তুমি রাগলে কেন? আমরা তো ঠাট্টা করে বললাম। তো ঠাট্টার বিষয় আর কিছু পাওনি। আল্লাহ তাআলা বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। ঠাট্টার ব্যঙ্গ বিদ্রুপের বিষয় কিছু পাওনি? আল্লাহ তাআলার ধর্ম, আল্লাহ তাআলার নিদর্শন, রাসূল নিয়ে, আয়াত নিয়ে, কোরআন নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, বোরকা নিয়ে, এই হচ্ছে ঠাট্টার বিষয়। তোমাদের ঠাট্টার বিষয় কিছু পাওনি? কবিল কুল্লা বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আনয়ন করেছেন, তার আনিত কোন বস্তু ও বিষয়ের প্রতি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ উপহাস করলে সে সমস্ত মুসলমানদের সম্মিলিত ঐক্যমত যে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এ হলো বিধান, যদি কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে ইসলামের কোনো কিছু নিয়ে তাহলে ঐক্যমতে, তার মানে ইজমা, সেটা কি যে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। যদিও প্রকৃতপক্ষে তার মনের দিক থেকে সে উপহাস করার উদ্দেশ্য না থাকে এবং যদিও সে কৌতুক ও রসিকতার ছলে করুক না কেন, তবুও সে কাফের বলে গণ্য হবে। এই বলে পথ পাবে না যে আমি কেবল মানে মজাক করার জন্য বলছিলাম, মজাক করে হলেও মিথ্যা বলা না যায়, তাই না? মিথ্যা বলা হারাম, মজাক করে মিথ্যা বলা যাবে না? না না, মজাক করেও মিথ্যা বলা যাবে না। তেমনি ঠাট্টা করা যদি হারাম হয় তো মজাক করেও ঠাট্টা করা যাবে না, এমনি খেলার ছলেও ঠাট্টা করা যাবে না। আর এই বিধান হলো এই এর প্রেক্ষাপটটা কি, এই যে আয়াত আল্লাহ তাআলা বলেছেন, এই বিধান দিয়েছেন, প্রেক্ষাপটটা কি? তাবুক যুদ্ধে কোন একদিন মজলিসে একজন সাহাবি মন্তব্য করলেন যে, এখন সাহাবি আমাদের এ সমস্ত কারীর ন্যায় কাউকে পেটুক, আসলে সাহাবি না মোনাফেক, সাহাবির রূপে মোনাফেক, সঙ্গী তো আল্লাহ নবীর সঙ্গী কিন্তু মোনাফেক, সে ছিল মোনাফেক। সাহাবিদেরকে নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে তারা ঠাট্টা ব্যঙ্গ শুরু করলো যে আমাদের এই কারীদের ন্যায় কাউকে বেশি পেটুক, মিথ্যাবাদী এবং যুদ্ধে ভীরু দেখিনি। যেমন আমাদের দেশে হুজুরদের নামে বদনাম আছে না, এরা বেশি খায়। অবশ্য আছে কিছু হুজুর আছে যারা উদর পরায়ণ, খেতে খুব ভালোবাসে, কিন্তু সবাই তো না। দশ পাঁচজন লোককে ঘিরে যদি গোটা গ্রামকে বদনাম করা হয়, দশ পাঁচশো লোককে নিয়ে গোটা দেশকে বদনাম করা হয়, এটা অন্যায় না? কিন্তু মানুষ করে, মানুষ করে। এরা সাহাবাদেরকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ শুরু করলো, এদের মতো পেটুক, এদের মতো মিথ্যাবাদী আর এদের মতো ভীরু, যুদ্ধের সময় ভীরু কাউকে দেখেনি। মজলিসে এক ব্যক্তি বলে উঠলেন, তুমি শুধু মিথ্যাবাদী নও বরং একজন মোনাফিক, তুমি এরকম কথা কেন বললে? তোমার এই উক্তির কথা আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে দেব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদটি পৌঁছে দেওয়ার আগে সাহাবী গিয়ে দেখছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকাশবাণী হয়ে গেছে, আকাশবাণী হয়ে গেছে, আয়াত অবতীর্ণ হয়ে গেছে। তখন তিনি আয়াত পাঠ করলেন যে ইয়াহযারুল মুনাফিকুন আন তুনাযযাল আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফী কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহ মুখরিজুম মা তাহযারুন ওয়ালাইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। এরা বলে আমরা কেবল খেলার ছলে, ব্যঙ্গ ছলে বা এইরকম আলাপ আলোচনার ছলে বলাবলি করেছি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পর কি হয়েছে, কাফের হয়ে গেছো, পরিষ্কার হুকুম, তোমরা কাফের হয়ে গেছো। সুতরাং আব্দুল্লাহ বিন উমর বলেন, ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের লাগাম ধরে ঝুলন্ত অবস্থায় দেখলাম আর পাথরের সঙ্গে তার পা ছেড়ে যে কথাটা বলেছে আর কি, সে তখন ক্ষমা চাইবার জন্য হোক মানে নিজেকে নাজেহাল মনে করছে, নিবেদন করছে, হে রাসূলুল্লাহ আমরা শুধু ক্রীড়া কৌতুক করছিলাম, এমনি মানে খেলা চলে বলছিলাম। এর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিম্নের আয়াতটি পাঠ করলেন যেটা আগে বললাম, আবিল্লাহি কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, বলো তোমরা কি আল্লাহ তার নিদর্শন তার রাসূলকে নিয়ে বিদ্রুপ করবে? বিদ্রুপ করা, ঠাট্টা ব্যঙ্গ করার জায়গা জিনিস পাওনি? সুতরাং বোঝা গেল কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত হিসাবে যা কিছু আনয়ন করেছেন তার কোন হুকুম ও আহকামের প্রতি যে ব্যক্তি ঠাট্টা ও ব্যঙ্গ বিদ্রুপ করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ওজর দিও না মিথ্যা ওজর, কারণ তোমরা ঈমানের পর কাফের হয়ে গেছো। যেমন ইসলামী শিক্ষা, ব্যক্তিত্বের প্রতি উপহাস, ব্যঙ্গ করা, আল্লাহর কোন বিষয়ে পুরস্কার, আল্লাহ আল্লাহ তাআলা কোন পুরস্কার তিরস্কার শাস্তির ব্যাপারে উপহাস করা, দেখবেন কোন কথা আপনি শুনছেন হঠাৎ করে সে ঠাট্টা করে দেয়। জাহান্নামীদের কোন কোন জাহান্নামীর একটা দাঁত হবে উহুদ পাহাড় সমান, এই কথা শুনে অনেকের হাসি আসবে। একটা মানুষ তার দাঁত আবার উহুদ পাহাড় সমান, মানুষটা কত বড়, মানুষটা কত বড় তুমি আন্দাজ করে নাও, আল্লাহর কি জায়গার অভাব আছে নাকি? সামান্য প্লেটের মতো থালার মতো একটা জিনিসকে দেখছো দূরে, তার তাপ সহ্য করতে পারছো না পিঠে, সেই থালার মতো জিনিসটা তোমরাই বলছো যে এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বেশি বড়, আল্লাহ কি জায়গার অভাব আছে, না আগুনের অভাব আছে, না মোটা করার কোন তাকে কোনো অসুবিধা আছে যে মোটা করতে কি জিনিস দিয়ে মোটা করবে, কোন অসম্ভব কিছু নেই। কিন্তু যারা অবিশ্বাসী তারা এ নিয়ে ব্যঙ্গ করে, তারা ভাবে কি এটা একটা গল্প, এটা একটা গল্প, বলে 12 হাত কাকুরে 13 হাত বিচি। একজন গল্প করে বলছে যে কি বলবো, আমার নানার পুকুরে না বিশাল বড় পুকুর আছে, সেই পুকুরে প্রায় 12 হাত লম্বা মাছ হয়, 12 হাত লম্বা মাছ হয়। হ্যাঁ, তো কি বলে, প্রথমে মাছ হলে না, প্রথমে ওই একজন কামার মানে কামতার সব লোহার যন্ত্রপাতি তৈরি হয় কারখানা আছে, সে বলছে আমাদের ওখানে এত বড় বড় দেগ আছে, এত বড় বড় পাত্র আছে, তাওয়া আছে যে প্রায় 12 হাত 13 হাত করে লম্বা। তখন এ গল্পটা যে শুনছে সে বলছে আমার নানাদের একটা পুকুর আছে, সেই পুকুরে এত বড় বড় মাছ হয়, এক একটা মাছ 10 হাত 11 হাত করে লম্বা। আচ্ছা, ওর কথা যখন এ শুনলো অবিশ্বাস করলো, তখন এর কথাটাও ও অবিশ্বাস করছে, 12 হাত 13 হাত করে মাছ হয়, তো সে মাছ যদি হয় তো সে মাছগুলো, হ্যাঁ আবার আমার মামারা গোটা গোটা ভাজে, আমার মামারা সেই মাছ ধরে আস্ত আস্ত গোটা গোটা ভাজে, তো বলছে তাই বা হয়, ভাজে কোথা, ওরা অত বড় খোলা কেন, তোর নানাদের, তোর নানাদের যে কারখানা আছে সেখান থেকে নিয়ে এসে ভাজে, বুঝতে পারলেন ব্যাপারটা, মানে এক অপরকে এভাবে একে কি দেওয়া বলে, থাপ্পা দেওয়া, ঢপবাজ, ঢপবাজি করে এরা এক অপরকে নিয়ে ব্যঙ্গ করে। এই শ্রেণীর ব্যঙ্গ মুসলমানদেরকে নিয়ে এরা মনে করে কি যে জাহান্নামের ব্যাপারে যে সমস্ত বয়ানগুলো আছে ঢপবাজি দিয়ে হাসে, মিষ্টি হাসি হাসে, কিন্তু জানে না যে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা যে বিশালতা এবং আল্লাহ তাআলা যে শক্তিশালিতা বা ক্ষমতা সেই বিষয়ে তারা সন্দেহ পোষণ করে। অথচ আল্লাহর কাছে এইরকম কোন বিষয় নেই যেটা হাদিস কোরআনে বলা হয়েছে, অথচ সেটা অসম্ভব হতেই পারে না। সৎকালের ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজের থেকে বিরত রাখার যাওয়ার চেষ্টা করে, তাদেরকে নিয়েও অনেকে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে, ফরজ বা নফল নামাজ নিয়ে অথবা নামাজ পড়ার জন্য নামাজের প্রতি কিংবা দাড়ি, যারা লম্বা দাড়ি রাখে তাদেরকে দেড়েল ইত্যাদি বলে, যারা হালাল খেতে চায় তাদেরকে নিয়েও অনেকে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করা হয়। আপনি যদি অনেক সময় দেখবেন আপনি হালাল খেতে চাচ্ছেন, তখন আপনার বাড়ির লোক বলবে খুব বড় মোতাবা হয়ে গেছে, হ্যাঁ এখানে তো মোতাবা বলে আমার কাছে কি বলে, বড় পরেজগার হয়ে গেছিস, বড় সুফি হয়ে গেছিস, হ্যাঁ হ্যাঁ এইটা করবি না, এটা করলে হারাম, ওটা করলে হারাম, হ্যাঁ এটা আব্বা তুই এত বড় হয়ে গেছিস, ঠান্ডা ব্যঙ্গ বিদ্রুপ যেটা পারে শব্দ প্রয়োগ করে। প্রতিটি মুসলমানের প্রতি অপরিহার্য কর্তব্য হল তার দিন ইসলাম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা থেকে দূরে থাকবে, যেহেতু আর দূরে তো থাকবেই, আর যারা ব্যঙ্গ বিদ্রুপ করে তাদের প্রতিরোধ করবে, তাদের প্রতিরোধ কিভাবে করবে, যদি ছোট হয় তার গালে থাপ্পড় মেরে, এক জায়গায় বসে আছি ফুটবল হচ্ছিল সেখানে অনেক লোক আছে আমিও আছি, এমন অবস্থায় বাস থেকে নেমে এক মহিলা যাচ্ছিল বোরকা পরে, তখন এক ভদ্রলোক তার ছেলেকে তুলে এইভাবে দেখাচ্ছে, ও এইটা এক ভূত চললো ভূত ভূত, আমি আছি খেয়াল করেনি, মাশা আল্লাহ মাশা, তুই মুসলমান না, একজন বোরকা পরে যাচ্ছে, তুমি তোমার বউকে পড়াতে পারো না, একজন পড়িয়ে নিয়ে যাচ্ছে তাকে তুমি ভূত বল ঠাট্টা করছো, বলছে তবে আবার কি এখনই তো বাস থেকে নামলো, বাসে তো অনেক গায়ে লোকের গায়ে গা লেগেছে, লোকের গায়ে গা লেগেছে সেটা আলাদা কথা, সেটা তো বাঁচতে পারবে না, পার্সোনাল ট্যাক্সি নিয়ে যেতে আসতে পারছে না, কিন্তু যতটা পারে ততটা তো করতে হবে। ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, ও পেরেছে বোরকা পরাতে, বোরকা পরিয়েছে, চেহারাটা নিজের দেহটা কাউকে দেখায়নি, কিন্তু গায়ে গা লাগা থেকে হয়তো বাঁচতে পারেনি বাসের ভিতরে। তো বাসের ভিতরে গায়ে গা লাগা থেকে বাঁচতে পারবে না বলে, বাঁচাতে পারবে না বলে কি বোরকাটা ভুলে দিতে হবে? এই বেউকুফরা মনে করে কি ইসলামকে মানতে হলে পরিপূর্ণ মানতে হবে, না হয় মানা যাবে না। এরা হচ্ছে এই শ্রেণীর লোক, পথে চলতে চলতে যদি পায়ে পায়খানা লেগে যায় গোটা গায়ে মেখে নাও। ডাক্তারকে গিয়ে যদি এমন কোন মহিলা এমন অঙ্গ দেখায় যে অঙ্গ স্বামী ছাড়া কারো দেখা যায় নয়, ডাক্তারকে গিয়ে যদি দেখানো হয় সেই জায়গাটা, অতএব গোটা গাটাই দেখিয়ে দাও, দেখবে তো সবাই দেখুক। এরকম কোন বুদ্ধিমান হতে পারে তো? এরা হচ্ছে বোকা, বোকামি। যতটা পারো ততটা করো, এই মনের চেষ্টা দেখবেন আল্লাহ তাআলা। সুতরাং ব্যঙ্গ বিদ্রুপ যখন দেখবেন কেউ করছে আপনার সামনে, পারলে পরে তার গালে থাপ্পড় মেরে চুপ করান, না হয় জবাব দেন, যদি পারেন উচিত জবাব দেন, উচিত জবাব দিয়ে তার মুখটাকে বন্ধ করে দেন। ঠাট্টা করলি ব্যঙ্গ করলি তার জবাব হচ্ছে এই, যদি পারেন তাহলে, আর না হলে অবশ্য মারামারি, হ্যাঁ বড় ফিতনা সৃষ্টি করার কোন প্রয়োজন নেই। এবার যদিও নিকটাত্মীয় হয় কেউ হয় তাকে আপনি বোঝান, তার সঙ্গে উঠা বসা অবশ্য, যদি কেউ ব্যঙ্গ করতেই থাকে, একটা না সে ব্যঙ্গ করতেই থাকে, বিদ্রুপ করতেই থাকে, যে মজলিসে ব্যঙ্গ বিদ্রুপ হয় সেই মজলিসে বসা যাবে, বসা যাবে না। যে মজলিসে কোরআন নিয়ে বিদ্রুপ হচ্ছে, যে মজলিসে হাদিস নিয়ে বিদ্রুপ করা হয়, যে মজলিসে মুসলমান নিয়ে বিদ্রুপ করা হয়, মুসলিম নারীদেরকে নিয়ে, ধার্মিক নারীদেরকে নিয়ে, পুরুষদেরকে নিয়ে, দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, সে মজলিসে বসা যাবে না। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ নাযযালা আলাইকুম ফিল কিতাব আন ইযা সামিতুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাক'উদু মা'হুম হাত্তা ইয়াকুদু ফি হাদীসিন গায়রে ইন্নাকুম ইযাম মিছলুহুম ইন্নাল্লাহা জামি'উল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। কিতাবে তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে যে, আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন যে, যখন তোমরা শুনতে পাবে আল্লাহর আয়াত প্রত্যাখ্যাত হচ্ছে এবং আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে, তখন যে পর্যন্ত তারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হবে তোমরা তাদের সঙ্গে বসবে না, তাদের সঙ্গে বসবে না, অন্যথায় তোমরাও ওদের মতো হবে। তুমি ঠাট্টা করো না ঠিকই, কিন্তু ঠাট্টায় অংশগ্রহণ করা হলে কিভাবে? তাদের ঠাট্টা শুনছো চুপ করে, প্রতিবাদ করার ক্ষমতা তো নেই। ঠাট্টা ব্যঙ্গ যখন শুনছো তখন তোমারও ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপে অংশগ্রহণ করা হবে, তাদের সঙ্গে বসবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুনাফিক এবং কাফের সকলকেই জাহান্নামে একত্রিত করবেন, এরা জাহান্নামে আল্লাহ তাআলা এদেরকে একত্রিত করবেন, যেহেতু এদের শাস্তিই হলো কি জাহান্নাম। আপনারা এতক্ষণ বুঝতে পারলেন যে আল্লাহর আয়াত ইত্যাদি নিয়ে বা আল্লাহর যে কোনো দিন বা রাসূল বা যে কোনো বিষয় নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করা হলো কুফরি। এ বিষয়ে শেখ সালেহ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সৌদি আরবের ফতোয়া শুনুন। তাকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ তাআলা রাসূলের আজ্ঞাবহ ধার্মিকদের প্রতি বিদ্রুপ হানা কি? উত্তরে তিনি বলেছেন, আল্লাহ তাআলা ও রাসূলের আজ্ঞাবহ ধর্মভীরু, যারা মুসলমান ভালোভাবে চলতে চায়, দাঁড়িয়ে রাখে, বোরকা পরায়, হ্যাঁ গানের উপরে কাপড় পরে, ভালো ইসলামী দেবাস পরে ইত্যাদি, তাদেরকে আল্লাহর অনুগত হওয়ার কারণে বা ধর্মের অনুগত হওয়ার কারণে বিদ্রুপ করা হারাম। অন্য কারণে যদি বিদ্রুপ করার সমস্যা নেই, সে হয়তো কোনো খারাপ কাজ করেছে কিংবা তার কোনো ব্যক্তিগত ব্যাপার, আলাদা ব্যাপার, কিন্তু ধর্ম মানার ফলে দাঁড়িয়ে রেখেছে বলে বিদ্রুপ করলো, বোরকা পরায় বলে বিদ্রুপ করলো, বা সুদ খায় না বলে বিদ্রুপ করলো, নামাজ পড়ে বলে বিদ্রুপ করলো ইত্যাদি ধর্মীয় কারণে যদি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ হয় তাহলে সে তা হলো হারাম এবং মানুষের জন্য বড় বিপজ্জনক আচরণ। কারণ এই কথার আশঙ্কা থাকে যে ধর্মবিরোধীদেরকে তার ওই অবজ্ঞা তাদের আল্লাহর দিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকাকে অবজ্ঞা করার ফল হতে পারে, তখন তাদেরকে ঠাট্টা ব্যঙ্গ করার অর্থই হবে যে তাদের সেই পথ ও তরিকাকে ঠাট্টা ব্যঙ্গ করা যার উপর তারা প্রতিষ্ঠিত। তার মানে তাদেরকে ঠাট্টা করা মানে কাকে ঠাট্টা করা? ইসলামকে ঠাট্টা করা সরাসরি এবং আল্লাহকে ঠাট্টা করা, যাতে তারা ওই লোকেদের অনুরূপ হবে যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাই ইনসাল তাহুম লা ইয়াকুলুননা আলা ইয়াকুলুননা ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। ওই যে ওই আয়াত এতক্ষণ আগে যেটা পড়লাম, তুমি ওদেরকে প্রশ্ন করলে ওরা নিশ্চয়ই বলবে আমরা তো আলাপ আলোচনা ও কিরাত কৌতুক করে বলছিলাম, বলো তোমরা কি আল্লাহ তার নিদর্শন রাসূলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করেছিলে? দোষ খালনের চেষ্টা করো না। লা তা'তাজিরু কদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন নাফু আন তায়েফাতি মিনকুম নুআযিব তায়েফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন। তোমরা দোষ খালনের চেষ্টা করো না, তোমরা তোমাদের ঈমান আনার পর কি হয়েছো? কাফের হয়ে গেছো। উক্ত আয়াতটি মুনাফিকদের একটি গোষ্ঠীকে লক্ষ্য করে অবতীর্ণ হয়েছিল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাহাবীবৃন্দকে উদ্দেশ্য করে বলেছিল, আমরা আমাদের ওই কারি দলের মতো আর কাউকে অধিক পেটুক মিথুক এবং রণভীরু দেখিনি। তখন আল্লাহ তাআলা তাদের জবাবে এই আয়াত কয়েকটি অবতীর্ণ করেছিলেন। সুতরাং তাদেরকে সাবধান হওয়া উচিত, যারা হকপন্থীদেরকে নিয়ে তারা ধর্মভীরু বলে ব্যঙ্গ বিদ্রুপ করে থাকে, যেহেতু আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। দুষ্কৃতকারীরা মুমিনদের উপহাস করত, মুমিনদেরকে নিয়ে উপহাস করত। ওয়া ইযা মারু বিহিম ইতগামাযুন, যখন তাদের নিকট দিয়ে পাশ দিয়ে পার হয়ে যেত তখন বক্র দৃষ্টিতে ইশারা করত। ওয়া ইযান ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন, ওরা যখন ওদের আপনজনের নিকট ফিরে আসতো তখন উৎফুল্ল হয়ে ফিরত এবং যখন ওদেরকে দেখত তখন বলত নিশ্চয়ই ওরাই পথভ্রষ্ট। ওয়াইদা রাওহুম কালু ইন্না হাউলাই লাদাল্লু ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, অথচ ওদেরকে তাদের তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি। কিন্তু কিয়ামতের দিন ফাল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজকের দিন কিয়ামতের দিন মুমিনরা কাফেরদেরকে দেখে হাসবে। আজকে দুনিয়াতে হেসে নাও, দুনিয়ায় কাফেররা মুমিনদেরকে দেখে নিয়ে হাসছে, ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করছে, কিন্তু কাল কিয়ামতে মুমিনরা কাফেরদেরকে দেখে হাসবে। আলাল রাআইকি ইয়ানজুরুন, আর সুসজ্জিত আসন হতে ওদেরকে অবলোকন করে দেখবে, সুসজ্জিত আসনে বসে তাদেরকে নিয়ে হাসবে। হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন, কাফেররা তাদের কৃতকার্যের প্রতিফল পেলে তো? দুনিয়াতে দেখে হাঁটা দেখো, যেমন কর্ম তেমনি ফল। কামা তাদিন ও তুদান, যেভাবে তুমি পাপ করেছো সেই রকমই শাস্তি দেওয়া হয়েছে। ঠাট্টা করেছে তোমাদের কোনো ঠাট্টা করা হচ্ছে, আজ মোমেনরা তোমাদেরকে নিয়ে ঠাট্টা করবে, দুনিয়াতে তোমরা ওদেরকে নিয়ে ঠাট্টা করেছিলে, আজ তারা তোমাদেরকে নিয়ে হাসাহাসি করবে। সুতরাং এই হলো ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ জবাব, যে মুসলমানদেরকে নিয়ে ধার্মিকদেরকে নিয়ে তাদের ধর্ম আচরণের ফলে যদি কেউ ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে তাহলে জায়েজ নয় এবং এটা হচ্ছে এক প্রকার কুফরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সর্বতোভাবে সমস্ত রকমের ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ থেকে দূরে থাকতে পারি। এমনিতেই সাধারণত দুনিয়াদারির ব্যাপারেও ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ নিষিদ্ধ, তাই না? আল্লাহ তাআলা বলেছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম, হে ঈমানদাররা তোমাদের একদল যেন অপর দলকে উপহাস না করে, সম্ভবত যাদেরকে উপহাস করা হয় তারা তোমার থেকে উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন, আর একদল মহিলা যেন অপর দল মহিলাকে নিয়ে উপহাস না করে, আসা আন ইয়াকুন্না খায়রান মিনহুন, হতে পারে যাদেরকে নিয়ে তুমি উপহাস করছো বা ওরা উপহাস করছে ওই দলটা এই দল অপেক্ষা বেশি ভালো। যাকে তুমি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করছো সে হয়তো তোমার থেকে দিনদারিতে ভালো, সে হয়তো আল্লাহর কাছে তোমার থেকে ভালো। আর এ তো দিনদারি নিয়ে যদি কেউ ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে তা সেই দিনদারি নিয়ে ঠাট্টা করার মানে হলো দিনকে নিয়ে ঠাট্টা করা, আর দিনকে নিয়ে ঠাট্টা করার মানে হলো আল্লাহ তাআলাকে নিয়ে ঠাট্টা করা। ঠাট্টা করার বিষয় পাওনি, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, হায় হায় সর্বনাশ, বহু বিষয় আছে কিন্তু সব বাদ দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে তার আয়াতকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ না, জেনে রেখো এর জন্য কঠোর শাস্তি, কঠিন শাস্তি আছে। সুতরাং সেই শাস্তি থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার। ব্যঙ্গ বিদ্রুপ আজকাল নেটের জামানায় দেখছেন, ইউটিউব বলুন আর ফেসবুক বলুন, সেখানে এক অপরকে ব্লগে কত কি লেখা হচ্ছে, একে অপরকে নিয়ে তার ছবি নিয়ে তার বিভিন্ন রকম ক্রিটিসাইজ করা হচ্ছে, কার ছবি নিয়েছে তার বিরুদ্ধে ব্যঙ্গ লেখা হচ্ছে এবং কার্টুন তৈরি করে তার প্রতি ব্যঙ্গ করা হচ্ছে, মানে নেটে দিয়ে তার কার্টুন বানিয়ে তাকে কারো পেট মোটা করে, কারো মুখটাকে বিকৃত করে, কারো বিভিন্ন রকম ভাবে তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে। আল্লাহুল মুস্তাআন। এসবের হিসাব অবশ্যই নেওয়া হবে, ওয়াল হিসাবু ইয়াউমাল হিসাব। আজকে যদি হিসাব নেওয়ার কেউ না থাকে, তুমি এমন জায়গায় আছো যেখান থেকে গোপন নাম নিয়ে, হ্যাঁ গোপন আইডি নিয়ে যা মন তাই লিখছো, যা মন তাই বলছো, এখন তোমার হিসাব নেওয়ার কেউ নাও থাকতে পারে, কিন্তু গোপনজ্ঞ মহান আল্লাহ তোমাকে জানেন, আর তিনি গুনে গুনে রাখছেন, একটার পর একটা হিসাব কাল কেয়ামতে দিতেই হবে, বেঁচে কেউ যাবে না, ছুটে কেউ যাবে না। এই জন্যই কেয়ামত কেন হবে, প্রশ্নের উত্তর কি, কেয়ামত কেন হবে, এই প্রশ্নের উত্তর হলো যে দুনিয়ার বুকে যদি কোন শাস্তিযোগ্য লোক শাস্তি থেকে বেঁচে যায়, কেয়ামতে গিয়ে ধরা পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, যদি কেউ কাউকে অপবাদ দেয়, যদি কেউ তার দাসকে অপবাদ দেয়, তো এই অপবাদ যদি অপবাদের দণ্ড, অপরাধের শাস্তি কায়েম না করা হয়, অপরাধের অপবাদের শাস্তি কি জানেন ভাই, অপবাদের শাস্তি কি, কেউ কাউকে মিথ্যা অপবাদ দিল, তার শাস্তি কি দুনিয়াতে 80 খানা চাবুক মারা হবে তার পিঠে, 80 খানা চাবুক তার পিঠে মারা হবে। আর অপবাদ দেওয়া তো বুঝতেই পারছেন, রাজনীতি দলের এক দল অপর দলকে অপবাদ দেওয়া আর অপবাদ দিয়ে ফায়দা লোটা, কিছু হলেই তখন অপবাদ দিয়ে বলে আরে অমুকের পেছনে অমুকে, এই জন্য করছো, এই জন্য করছো, এইসব অপবাদ। যে অপবাদের শাস্তি দুনিয়াতে কায়েম করা হয় না, যে দণ্ডবিধি প্রয়োগ করা হয় না, কেয়ামতের দিনে সেই শাস্তি প্রয়োগ করা হবে, সেই দণ্ড বিধান কেয়ামতের দিনে প্রয়োগ করা হবে। আল্লাহ তাআলা গুনে গুনে রাখছেন, একজনকেও বাকি দেবেন না, ছাড়বেন না। এ হচ্ছে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রোহ, অপর মানুষকে তুচ্ছ জ্ঞান করা আর নিজেকে বড় জ্ঞান করা, এটা কি অহংকার, এ হচ্ছে অহংকার। হক প্রত্যাখ্যান করা, মানুষকে ঘৃণা করা, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এ হচ্ছে অহংকার। এই অহংকারের শাস্তি তুমি পাবে, আর অহংকার করেই সাধারণত ঠাট্টা ব্যঙ্গ বিদ্রোহ, অপরকে ছোট জানলে তবে তাকে তাকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রোহ করা হয়। সর্বতভাবে দুনিয়াদারির ব্যাপারেও ঠাট্টা ব্যঙ্গ করা হারাম, তেমনি দিনদারির ব্যাপারে হার বেশি হারাম, এবং সেটা হচ্ছে এক প্রকার কুফরি। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যেন আমরা সঠিকভাবে নিজেরা যেমন ভাই ভাই হয়ে সমাজে বসবাস করতে পারি, আমরা এক অপরকে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করব না, কারো ভুল হলেও তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করব না, আমার বিরোধী হলেও তাকে নিয়ে হাসাহাসি করব না, ব্যঙ্গ বিদ্রুপ করলে সে আমাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে, টিটফটাট, তার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্য আমরা সর্বতভাবে সব সর্বক্ষেত্রেই ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ থেকে দূরে থাকবো, এই পণ এবং এই অঙ্গীকার যেন আমরা গ্রহণ করি। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।